সত্য কথা বললে কেহ বিপদে সে পড়ে, বিপদের ভয়েতে সবাই সত্য গোপন করে। সত্য কথা বললে কেহ বিপদে সে পড়ে, বিপদের ভয়েতে সবাই সত্য গোপন করে। ক্ষমতার বলে কত জনে করে অবিচার, মজলুম মেরা কান্দা মরে বিচার পায় না তা। ক্ষমতার বলে কত জনে করে অবিচার, মজলুম মেরা কান্দা মরে বিচার পায় না তা। টাকার কাছে জজ ম্যাজিস্ট্রেট ভাই রে, টাকার কাছে জজ ম্যাজিস্ট্রেট যায় যে সবাই হেরে। বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে। সত্য কথা বললে কেহ বিপদে সে পড়ে, বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে। সত্য কথা বললে কেহ বিপদে সে পড়ে, বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে। মাস চলে যায় ফাইলগুলো সব আটকা পড়ে থাকে, ঘুষের টাকা থাকলে আবার চলে সেটা আগে। মাস চলে যায় ফাইলগুলো সব আটকা পড়ে থাকে, ঘুষের টাকা থাকলে আবার চলে সেটা আগে। ঘুষের টাকায় বিচার বদলায় হায়রে, ঘুষের টাকায় বিচার বদলায় আদালতের পরে। বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে। সত্য কথা বললে কেহ বিপদে সে পড়ে, বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে। সত্য কথা বললে কেহ বিপদে সে পড়ে, বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে। পঞ্চাশ টাকা জরিমানা প্রকাশ্য ধূমপানে, সেই পুলিশে সবার সামনে দেখো বিড়ি টানে। পঞ্চাশ টাকা জরিমানা প্রকাশ্য ধূমপানে, সেই পুলিশে সবার সামনে দেখো বিড়ি টানে। আইন করে তারাই দেখো হায়রে, আইন করে তারাই দেখো আইন ভঙ্গ করে। বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে। সত্য কথা বললে কেহ বিপদে সে পড়ে, বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে। সত্য কথা বললে কেহ বিপদে সে পড়ে, বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে। ভার্সিটিতে দু গ্রুপে টেন্ডার বাজি চলে, গুলি খেয়ে কত ছাত্র যায় যে পড়ো কালে। ভার্সিটিতে দু গ্রুপে বোমা বাজি চলে, বোমা খেয়ে কত ছাত্র যায় যে পড়ো কালে। বোমা বাজ কয় তো বুজারা হায়রে, বোমা বাজ কয় তো বুজারা মাদ্রাসাতে পড়ে। বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে। সত্য কথা বললে কেহ বিপদে সে পড়ে, বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে। সত্য কথা বললে কেহ বিপদে সে পড়ে, বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে। সত্য কথা বললে কেহ বিপদে সে পড়ে, বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে।